আজ আরশের ফুল বাগানে হোরেরা আঁচল বিছায়, আজ আরশের ফুল বাগানে হোরেরা আঁচল বিছায়, খোদার মেহমান নূরের কোরিয়ান আসছে আমি আজ আরশের ফুল বাগানে হোরেরা আঁচল বিছায়। নবীজির নাম হযরত মুহাম্মদ, এই নামটা কে রাখিয়া শুনুন। বাপ রাখেনে মা রাখেনে তবে কে রাখেল নাম, বাপ রাখেনে রাখেনে তবে কে রাখেল নাম, স্বপ্ন থেকে দিয়ে গেল নাম লেখা এক সাদা খাম, ও আমি না তোমার কোলে এলো আরশে আলার চাঁদ, তোমার কোলে এলো আরশে আলার চাঁদ, খোদার কসম খোদা নিজে নাম দিল তার মোহাম্মদ, নাম দিল তার মোহাম্মদ, আল্লাহ যাহার নাম রাখিল আল্লাহ যাহার নাম রাখিল সে নামের জোড়া কোথায়, আজ আরশের ফুল বাগানে হোরেরা আঁচল বিছায়। কাকর পাথর কলমা পড়িল পড়িল মোমিন সবাই, কাকর পাথর কলমা পড়িল পড়িল মোমিন সবাই, আব্বা মাকে কলমা পড়ানোর সুযোগে আমি পেলাম নাই, তখন সঙ্গে সঙ্গে জিবরিল এসে বল কাঁদছ কেন ইয়া রাসূল, তোমার মনের কথা আল্লাহ করে নিয়েছে কবুল, চলে যাও বাপ মার কবরে আছে তোমার অপেক্ষায়, চলে যাও বাপ মার কবরে আছে তোমার অপেক্ষায়, তোমার কলমা পড়বে বলে মা বাপের রূহ তড়পায়, মা বাপের রূহ তড়পায়, কলমা পড়ে দীর্ঘ সময়, কলমা পড়ে দীর্ঘ সময়, কথা হলো বাপ বেটায়, আজ আরশের ফুল বাগানে হোরেরা আঁচল বিছায়। মা আয়েশা আর মা ফাতেমা দুই মায়ের বেটিতে কি যুক্তি করছে শুনুন। মায়ের বেটিতে যুক্তি করে সামনে রেখে পাক করে আন, মায়ের বেটিতে যোগ কোরআন দেবে তার প্রমাণ। বেটি ফাতেমা বলছে মাকে, বলো কি নাম তোমার পিতার। মা আয়েশা বলছে আমার পিতার নাম আবু বাকার। তখন মা ফাতেমা বলছে, আমার গায়ে যাহার রক্ত, তিনি বিশ্ব নবী মোহাম্মদ। আমার গায়ে যাহার রক্ত, তিনি বিশ্ব নবী মোহাম্মদ। যাহার জন্য আল্লাহ তালা গড়েছে কুল কায়েনাত, গড়েছে কুল কায়েনাত। আমি হব জান্নাতের রানী, আমি হব জান্নাতের রানী। লেখা কোরআনের পাতায় আজ আরশের ফুল বাগানে, হুরেরা আঁচল বিছায়। মা ফাতেমার কথা শোনার পর মা আয়েশা এবার মা ফাতেমাকে কি বলছে? মা আয়েশা বলছে, এবার শোনো বেটে ফাতেমা। মা আয়েশা বলছে, এবার শোনো বেটে ফাতেমা, তোমার স্বামী যাহার গোলাম, আমার স্বামী সেই রাজা। আমি তোমার মা জননী, আমি হলাম নবীর বিবি। আমি তোমার মা জননী, আমি হলাম নবীর বিবি। আমার স্বামীকে বলছে কোরআনে, ইনি হায়াতুন নবী, ইনি হায়াতুন নবী। বিধবা হব না কখনো, বিধবা হব না কখনো। কোরআন তার প্রমাণ দেয় আজ আরশের ফুল বাগানে, হুরেরা আঁচল বিছায়। জুম্মাবারে উম্মাতের হাট বসেছে আরশে আলায়, জুম্মাবারে উম্মাতের হাট বসেছে আরশে আলায়। সেই হাটেতে খুদ্দের এলো, স্বয়ং আল্লাহ দয়াময়। দয়ার নবী সেই হাটেতে, ফেরেশতাদের ওস্তাগার। ইমাম হোসেন ইমাম হাসান দুজনা পেটন মাস্টার, এরা আমার আসল উম্মাত, এরাই আমার সরেশ মাল, এরাই আমার আসল উম্মাত, এরাই আমার সরেশ মাল। দের সুতোতে সেলাই তাই তো এদের এত দাম, তাই তো এদের এত দাম। তখন মোহাম্মদ লেবেল দেখে, মোহাম্মদ লেবেল দেখে জিব্রাইল ভরে বস্তায়, হজ আরশের ফুল বাগানে হুরেরা আঁচল বিছায়, মা বাপের ছায়া যার মাথায় সে তো বড় খুশ কিসমত, মা বাপকে যে ভালোবাসে পাবে নবীর সাফায়াত, মা জননী আঁচল ঢেকে রাখে যেমন ছেলেকে, নবী যে মোর কমলে ঢেকে রাখবে হাশর দিনেতে, বাপ মা ছাড়া আল্লাহ নবী কিছুই তুমি পাবে না, বাপ মা ছাড়া আল্লাহ নবী কিছুই তুমি পাবে না, জান্নাতে যদি যেতে চাও মা বাপকে কাঁদায়ো না, মা বাপকে কাঁদায়ো না, মইদুল সালাম মা বাপের নাম, মইদুল সালাম মা বাপের নাম লিখে রাখ চোখের পাতায়, আজ আরো শের ফুল বাগানে হুরেরা আঁচল বিছায়, খোদার মেহমান নূরের কোরআন আসছে আমিনার দোলায়, আজ আরো শের ফুল বাগানে চল বিছা। www.anibas.in